بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। শপথ ঊর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের, অতপর খুরাখাতে অগ্নি নির্গতকারী অশ্বসমূহের, অতপর প্রভাতকালে লুটতরাজকারী অশ্বসমূহের ও যারা সে সময় ধুলি উৎক্ষিপ্ত করে। وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ. অতঃপর যারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে, নিশ্চয়ই মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত এবং সে নিশ্চিতই ধন সম্পদের ভালোবাসায় মত্ত। أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ. সে কি জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে এবং অন্তরে যা আছে তা অর্জন করা হবে? সেদিন তাদের কি হবে সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাতা।